الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا وليعبدونني يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। পৃথিবীর যখন থেকে মানুষের আবাদ শুরু হয়েছে তখন থেকে মানুষ সমাজবদ্ধ জীবন যাপন করতে শুরু করেছে। সমাজের প্রাথমিক ইউনিট স্বামী স্ত্রীকে মিলিতভাবে একটি পরিবার গঠনের মাধ্যমে শুরু হয়েছে। স্বামী স্ত্রীর মাধ্যমে সন্তানাদির জন্ম হয়, এভাবে পরিবারের প্রাথমিক ইউনিট পরিবারের উদ্ভব ঘটে। একটি দুটি পাঁচটি পরিবার একত্রিত হলে তাকে একটা সমাজ বলা হয়। এই সমাজ পরিচালনা করার জন্য সেখানে একজন নেতার প্রয়োজন হয়, আর এই নেতৃত্বে মাধ্যমেই নেতা এবং কর্মীর সমন্বয়ে যে সমাজ গঠিত হয় তাকেই বলা হয় গোত্র শাসিত সমাজ শাসিত একটি সমাজ। এই ছোট্ট সমাজটাই যখন বৃহত্তর রূপ ধারণ করে, যেখানে একটা ল্যান্ড টেরিটোরিয়াল পপুলেশন উইথ সভরেন্টি চারটা গুণ যখন একত্রিত হয়, অর্থাৎ মাটি মানুষ আয়তন এবং সার্বভৌমত্ব যখন একত্রিত হয় তখন সেটাকে একটা সার্বভৌম দেশ বলা হয়। এটা পৃথিবীর শুরু থেকেই চলছে, যদিও আমাদের পলিটিক্যাল সায়েন্সের মাস্টাররা সেই অ্যারিস্টটলের নগর রাষ্ট্রকে এই পৃথিবীর আদি রাষ্ট্র বলে আমাদেরকে বুঝাতে চেষ্টা করেন। এটাকে আমরা মনে করি ইতিহাস বিকৃতি, তারা যদি নবীদের এবং রসুলদের ইতিহাস পড়তেন তাহলে নিশ্চয়ই তাদের এই বিকৃতি ঘটত না। পৃথিবীতে যত সভ্যতা এসেছে সব সভ্যতার মূলে ছিলেন নবীগণ, নবীরাই এক এক সময় এক এক যুগে নেতৃত্ব দিয়েছেন, এর মানুষকে সভ্য মানুষে পরিণত করেছেন। পরবর্তীকালে মানুষ যখন অসভ্যতা আচরণ শুরু করেছে তখন তাদের পতন ঘটেছে। সবশেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মক্কী জীবনে ছিলেন তখন মানুষকে একটি সমাজ পরিবর্তনের ডাক দিয়েছিলেন। মক্কী জীবনে একটা দারুণ সমাজের অধীনে তিনি বসবাস করতেন, যে সমাজের নেতৃত্বে ছিলেন আবু জাহল, আবু লাহাব, আবু সুফিয়ান, উমাইয়া বিন খালাফ, উবাই বিন খালাফ, এই ধরনের প্রায় 14 জন নেতা, তাদের একটা পার্লামেন্ট ছিল তার নাম দারুন নদওয়া। তাদের যাবতীয় সামাজিক বিষয়ে সেখানে বসে তারা পরামর্শ করতেন এবং সিদ্ধান্ত নিতেন, যুদ্ধ ঘোষণা, আত্মরক্ষা, সামাজিক বিবাহ সাদী, আপসে মারামারি করলে সেগুলো শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা, সব কিছু কিন্তু ওই পার্লামেন্টে বসে সিদ্ধান্ত হইত। ওটাও এক ধরনের রাষ্ট্রীয় রূপ ছিল, কারণ সেখানে তারা মানুষকে মৃত্যুদণ্ড পর্যন্ত দিতে পারত। আল্লাহ রসুল তাদের এই সমাজটাকে পছন্দ করেননি, কারণ পছন্দ করণীয় নয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরই সমাজের একজন সন্তান ছিলেন। তাদের সমাজের যে বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, ধর্মীয় ব্যবস্থা, এগুলোকে তিনি মেনে নিতে পারেননি, হয়তোবা মেনে নিতেন কিন্তু পারলেন না, যেহেতু আল্লাহর পক্ষ থেকে তাকে ওহী নাজিল করা হল। তিনি যখন নবুয়ত প্রাপ্ত হলেন তখন তিনি দেখলেন যে নবুয়তের আদর্শ আর এদের যে আদর্শ এক নয়। কি পার্থক্য তিনি দেখলেন? তারাও ইব্রাহিমী ধর্মের অনুসারী ছিলেন, তারা আল্লাহকে মানতেন, আখেরাতে বিশ্বাসী ছিলেন এবং কাবা গৃহের তারা তত্ত্বাবধায়ক ছিলেন, তারা হজ করতেন, উমরা করতেন, ধর্মীয় আচার তাদের মধ্যে যেটা ছিল তারা পুরোপুরি করতেন, তাদের মধ্যে বহু উন্নতমানের ধার্মিক মানুষও ছিলেন, যারা কখনোই কোনো মদ স্পর্শ করেননি, যারা কখনোই কোনো পর্নারী স্পর্শ করেননি, যারা কখনোই কোন রকম ফাহেশা কাজের সঙ্গে যুক্ত ছিলেন না, বরং তাদের অত্যন্ত উন্নত মাধুর্যমণ্ডিত চরিত্রের সন্ধান আমরা ইতিহাসে পেয়েছি। ভালো মন্দ সব রকমের মানুষ সব সমাজেই থাকে, সে সমাজেও ছিল, সেখানকার সঙ্গে মৌলিক বিরোধ তার ঘটে গেল সেখানে, যে তিনি দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যে তৌহিদের দাওয়াত নিয়ে পৃথিবীতে এসেছিলেন তারই বংশধররা সে তৌহিদ থেকে বিচ্যুত হয়ে কোথায় চলে গিয়েছে। ইব্রাহিমের দিন খালেস তৌহিদের দিন, যে ইব্রাহিম নমরুদের শিরকি সমাজ ব্যবস্থার বিরুদ্ধে তারকা পূজারী এবং মূর্তি পূজারী উভয় বিধ সমাজ ব্যবস্থার বিরুদ্ধে তৌহিদের শানিত অস্ত্র নিয়ে লড়াই করেছেন, সেই ইব্রাহিমের সন্তানরা মক্কা একেবারে উল্টা কাজ করছে। মূর্তি ভাঙ্গা ইব্রাহিমের গড়া কাবা গৃহে এক এক করে 360টি মূর্তির আস্তানা গড়েছে যারা, তারা দাবি করছে আমরা হানিফ একনিষ্ঠ ধার্মিক, তারা দাবি করছে আমরা হমস কঠোর ধার্মিক, তারা দাবি করছে নাহানু আহলুল্লাহ আমরা আল্লাহওয়ালা, তারা দাবি করছে নাহানু আহলু বাইতিল্লাহ আমরা আল্লাহর ঘরের তত্ত্বাবধায়ক। তাদের এই ধর্মীয় অহংকারের কারণে তারা চিরন্তন নীতি উপেক্ষা করে হারাম শরীফের মধ্যেই তারা উকুফে আরাফা করত, উকুফ যেটাকে বলা হয় অবস্থান, আরাফাতের ময়দান যেহেতু হারাম শরীফের বাহিরে আর ওনারা হচ্ছেন আল্লাহর ঘরের তত্ত্বাবধায়ক আহলুল্লাহ, সেই ধর্মীয় অহংকারে তারা আরাফাতের ময়দানে হজ করত না, তারা হজ করত মুজদালিফা গিয়ে, কারণ মুজদালিফা হারামের এরিয়ার মধ্যে। করোনার আয়াত নাজিল হল তারপরে তারা সেখানে বাতিল করলেন, আফিদু মানে হায়স আফাজান নাস, এই আয়াত যখন নাজিল হয়ে গেল যে অন্যান্য সাধারণ লোক যেখানে হজ করে তোমরা সেখানে চলে যাও, এই নির্দেশ পাওয়ার পরে ইসলাম আসার পরে তবে মক্কার লোকেরা আরাফাতের ময়দানে হজ করতে গেল, ওরা কখনই আরাফাতের ময়দানে হজ করতো না, কারণ আরাফাতের ময়দানটা ওটা আপনার হারামের এরিয়ার বাহিরে, তা হারামের এরিয়ার বাহিরে অন্য লোকেরা থাকবে, আমরা হলাম হারামের তত্ত্বাবধায়ক মোতাওয়াল্লি, আমরা হারামের মধ্যেই থাকবো। চিন্তা করেন কি অহংকার তাদের ছিল। আপনি তাদের কাফের বলছেন, মোশরিক বলছেন, জিন্না, তারা নিজেদেরকে অত্যন্ত কঠিন ধার্মিক মনে করত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এরা ধার্মিক দাবি করছে বটে, আসলে আল্লাহ ধর্মের বিরোধিতা করছে। তিনি প্রতিবাদ করলেন, না, আল্লাহ কখনোই মূর্তি পূজার অনুমতি তোমাদের দেন নাই। তারা বলে, আমরা তো মূর্তিকে পূজা করি না, ওটা তো একটা প্রতীক মাত্র, আসলে তো আমরা আল্লাহকেই পূজা করি। এদের ওসেলে ধরলে, এরা দোয়ার দোয়ার করলে আল্লাহ কাছে চাইলে, এরা পবিত্র মানুষ, সেজন্য আমরা এদের ওসেলে আল্লাহ কাছে ক্ষমা চাই, বৃষ্টি চাই, রুজি চাই, সন্তান চাই, আসলে ওরা তো আল্লাহ না। মা না আবুদুমিল্লা ইয়াকরিবুন ইলাল্লাহ জুলফা, এই আকীদাগত বিভ্রান্তি। আর তাছাড়া দ্বিতীয় দলিল হল, মোহাম্মদ তুমি তো বলছো যুগ যুগ ধরে এটা আমাদের বাপদাদা করে আসছে, তুমি নতুন করে কি শুরু করলে? এই দুটা কঠিন দলিল তাদের সামনে ছিল, বাপদাদার রেওয়াজের দলিল আর একটা এই দলিল, যুক্তির দলিল আর একটা রেওয়াজের দলিল। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কোন যুক্তিই মানলেন না, তিনি পরিষ্কার বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা সবাই বললো আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তাহলেই তোমরা মুক্তি পাবে। এটা হল আদর্শিক দ্বন্দ্ব শুরু হয়ে গেল। তার ধর্মীয় বিধান রচনা করেছিল যে কাবা গৃহে যারা তওয়াফ করার জন্য আসবে বাহির থেকে, শুধুমাত্র কাবার গৃহের অধিবাসী যারা, তারা কাপড় পরে তওয়াফ করবে, বাহির থেকে যারা আসবে তারা কাপড় পরে তওয়াফ করতে পারবে না, কারণ তোমাদের কাপড়ে নাপাক লেগে থাকে, তোমরা গোনা অনেক পাপ কাজ করে থাকো, যে কাপড় পরে সেই কাপড় পরে কাবা ঘরের মধ্যে পবিত্র জায়গায় ঢোকা যাবে না। আমরা মক্কায় থাকি, আমরা কোন পাপ কাজ করি না, অন্যায় কাজ করি না, আমরা পবিত্র বিধায় আমরাই কেবল জামা কাপড় পরে কি বলে তওয়াফ করব, আর তোমরা পাপ করো, মিথ্যা কথা বলো, যাই করো, যে জামা কাপড় পরে ওই পরে তুমি আবার হজ করবো, আবার তওয়াফ করতে হবে না। অতএব তাদেরকে বাধ্য করা হতো ল্যাংটাই তওয়াফ করার জন্য। হ্যাঁ, একটা পথ আছে, যদি ভদ্রলোক হও, এই আমাদের করায় কাপড় চোপড় এহরাম টেরাম বানানো আছে, টাকা দাও, খরিদ করো, কিনে এহরাম পরে তওয়াফ করো। তবে মনে রেখো, একবার এহরাম এই কাপড় কিনলে একবারই মাত্র তওয়াফ করা যাবে, দুইবার হবে না, মানে আবার যাতে কেনে। মূলত অর্থনৈতিক লোভ থেকে তারা এটা শুরু করেছে, কিন্তু নাম দিছে ধর্ম। এই হলো মন গড়া ধর্মীয় বিধান তারা তৈরি করল। আল্লাহ রসুল বললেন যে না, আল্লাহর ঘরে আল্লাহর বান্দা আসবে, আর পাপ পুণ্য ভিতরের ব্যাপার, বাইরে ময়লা কাপড়ে কিছুই থাকে না, অত এটা চলবে না। আসলে অর্থনৈতিক স্বার্থে ঘা লাগতেছে, এটা কেউ মুখ দিয়ে বলে না। এমনি করে একটার পরে একটা বিধানের সঙ্গে তার সংঘর্ষ শুরু হল। ফলে এই সমস্ত ধর্মীয় কাম অর্থনৈতিক প্রভুরা এবং রাজনৈতিক এই সমস্ত জান্তারা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে একাট্টা হয়ে গেল। তিনি বলছেন আল্লাহ ব্যতীত কারো হুকুম মানবো না, এরা বলছেন আমরা কি ঘাস খাই নাকি, আমরা তো সবকিছু বিধান তো আমরাই করি, আল্লাহকে তো আমরা বিশ্বাস করি, বিশ্বাসের জগতে আল্লাহ আছে, কর্মের জগতে আমরা আছি, কথা বুঝতে পারছেন তো? বিশ্বাসের জগতে আল্লাহ আছে, কর্মের জগতে আমরাই আল্লাহর প্রতিনিধি, আমরা যা করবো সেটাই হবে। আমার রসুল বললেন যে না, আল্লাহকে শুধু বিশ্বাস করলেই হবে না, আল্লাহর বিধান মানতে হবে। ভালো করে খেয়াল করবেন, বিশ্বাস এবং বিধান মান্য করা এক নয়, বিশ্বাস সবাই করে, ইবলিসও আল্লাহকে বিশ্বাস করত, কি করেনি? রব্বে রব্বে মা আগওয়াইতারি লা উযাইয়িনান্না লাহুম, হে আমার রব, তা কি বিশ্বাস করে না? তুমি যেহেতু আমাকে পথভ্রষ্ট করেছ, আমি অবশ্যই তোমার বান্দা থেকে সুন্দর সুন্দর কথা বলে পথভ্রষ্ট করব। তাহলে ইবলিসও আল্লাহকে স্বীকার করত, তুমি আল্লাহকে স্বীকার করলে, পার্থক্য এই, ইবলিসের স্বীকৃতি আর তোমার স্বীকৃতি পার্থক্য তখনই হবে যে তোমার স্বীকৃতির সঙ্গে আল্লাহর বিধান মান্য করাটা যুক্ত আছে। যদি আল্লাহর বিধানকে অমান্য করো, তাহলে ইবলিসের সঙ্গে তোমার এখন পার্থক্য নাই। যদি এখন দেশের কোন পণ্ডিত ব্যক্তি বা রাজনৈতিক ব্যক্তিত্ব বলে আল্লাহকে বিশ্বাস আমরাও করি, তোমাদের পৃথক কি হল, জবাবটা তার এই, বিশ্বাসই শুধু হবে না, আমল জরুরি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালেহাতি, যারা ইমান আনল এবং আমলে সালেহ করল তাদের জন্যই তো জান্নাত। আমল নাই ইমান আছে জান্নাত নাই, আমল আছে ইমান নাই জান্নাত নাই, দুটো থাকা লাগবে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তাদের আকিদাগত সংঘর্ষ এখানে চলে আসলো। তিনি কখনই কোন সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব করেন নাই, রাজনৈতিক ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব করেন নাই, তার সংগ্রাম ছিল আকিদার সংগ্রাম। ঠিক একইভাবে যুগে যুগে মোমিনের সংগ্রাম রাজনৈতিক নয়, আকিদা ও বিশ্বাসী সংগ্রাম। আকিদার পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে আমার আমলের পরিবর্তন হয়ে যাবে, তাই না? আকিদা যখন বলবে আমার আল্লাহর বিধান না মানা পর্যন্ত জান্নাত পাবো না, তা পুরো জিন্দগিটাই পরিবর্তন হয়ে যাবে। আর আকিদা যদি পরিবর্তন না হয় তাহলে লাঠি মারেন আর র্যাব লাগান আর যতই রাষ্ট্র ক্ষমতা অধিকারী হন কিছুই আপনার দ্বারা হবে না। যুগে যুগে নবীগণ এই আন্দোলন করে গেছেন, বরদাস্ত করতে পারে নাই, শেষ পর্যন্ত তাকে বহিষ্কার করা হলে তিনি মদিনায় চলে গেলেন। সেখানে গিয়ে তিনি শুরু করলেন দাওয়াত, এবং সেখানে যে পরিবেশ ছিল তার অনুকূলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহরবানি, তিনি সেখানে ইহুদি পৌত্তলিক নাসারা মুসলমান সব নিয়ে চারটা দল মিলিতভাবে একটা চার্টার মদিনা করলেন, বায়াত নিলেন, প্রতিজ্ঞাবদ্ধ হলেন সকলকে মিলে নিয়ে, যার আধুনিক রাষ্ট্রীয় ব্যবস্থার রূপ ধারণ করা যাকে বলা হচ্ছে। আসলে যেভাবে আমরা রাষ্ট্র বলি সেই রাষ্ট্র নয়। মূল কথা হল সকলে মিলে তাকে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী করে দিল যে তিনি এখন ইচ্ছা করলে হুদুদ জারি করতে পারবেন, কে অন্যায় করলে মৃত্যুদণ্ড দিতে পারেন, চুরি করলে হাত কাটতে পারেন, এটা মক্কা থাকতে পারতেন না, এবং তিনি সেটা করলেন সেখানে গিয়ে। ফলে পুরা সমাজের আমূল পরিবর্তন চলে আসল। যে সমাজের মানুষ চুরি করেও গর্ব করত, খুন করেও গর্ব করত, জেনা করেও গর্ব করত, সেই সমাজের মানুষ পুলিশ র্যাব জেলখানায় কিছুই লাগে নাই, শুধু শুনেছে যদি কেউ জেনা করে তাহলে তার জান্নাত হারাম, যদি কেউ চুরি করে চলে যায় দুনিয়া সে যদি বেঁচেও যায় আল্লাহ তাকে ছাড়বেন না। আখেরাতে বিশ্বাস যখন জন্মে গেছে তখন ওই চোর দৌড়ে এসে বলছে আমার শাস্তি দেন, ওই জেনাকার দৌড়ে এসে বলছে আমার জেনার শাস্তি দেন, এমনি আসাত্ম হাদ্দান আমাকে আমি হদের যোগ্য অন্যায় করেছি, আমাকে পবিত্র করুন। আল্লাহ রসুল বারবার বলছেন বেটা তুই পাগল নাকি, পাগল এখান থেকে আবেকার জুনুন, তোমার কি তুমি পাগল? যে না হে আল্লাহ রসুল আমি পাগল নই, যদি আমি দুনিয়াতে আমি শাস্তি গ্রহণ করে পবিত্র না হতে পারি কাল কেয়ামতের মাঠে আমাকে জাহান্নামে যেতে হবে, জাহান্নামের কঠিন আজাব সহ্য করার ক্ষমতা আমার নাই, আপনি আমাকে শাস্তি দিন পবিত্র করুন। নিজে মৃত্যুদণ্ড ডেকে নেয় কিসে, কখন নেয়? যখন মানুষের আকিদা পরিবর্তন হয়ে যায়। এই পরিবর্তন তিনি করেছিলেন তার দাওয়াতের মাধ্যমে, লাঠির মাধ্যমে নয়, ভয় দেখিয়ে নয়, লাস্তা আলাইহিম বিমুসায়তের, তোমাকে আমি দুনিয়াতে দারোগা করে পাঠাই নাই। ইন্না হাযিহি তাযকিরা ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, মানে দেখো কোরআন হাদিস তাযকিরা উপদেশ, কোরআন একটা উপদেশ গ্রন্থ, যে ব্যক্তি চায় আল্লাহর রাস্তায় এগিয়ে আসুক এই উপদেশ দিয়ে যেতে হবে। নবী রাসূল উপদেশ দিয়েছেন, যাদের অন্তরে দাগ কেটেছে তার পাগলের মতো ছুটে এসছে। সম্প্রতি ভারতে একটা ঘটনা ঘটেছে, হিন্দু মহিলা বৃদ্ধ বয়সে, পাশের মাওলানা সাহেবরা ওয়াজ করেন তো, মুসলমান তো বসবাস করে আশেপাশে, এক মাওলানা সাহেব বলেছেন যদি কারো সন্তান হাফেজে কোরআন হয় তাহলে ওই মা জান্নাতে নূরের মুকুট পরিহিত হবে, তাকে সম্মানিত করা হবে। এই ওয়াজ শুনে ওই মহিলা পাগল হয়ে গেছে, আরে আমাকে তো মরতে হবে দুদিন পরে, আমি যদি এটা হাফেজ না হতে পারতাম তাহলে আমি তো জান্নাতে যে আল্লাহর কাছে সম্মানিত হয়ে নূরের মুকুট পড়তে পারতাম, হায় আমার তো এখন সন্তান নাই, দুই ছেলে বড় হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, তার নাতিপুতি হয়ে গেছে, আমার তো এখন ছেলে নেই, করবো কি, পাগল হয়ে গেছে। ছুটেছে এক মুসলমান প্রতিবেশীকে, আচ্ছা ভাই তোমাদের হুজুর দিয়ে ওয়াজ করলো কথা ঠিক? ঠিক মানে কোরআন হাদিসের কথা, অভ্রান্ত সত্য কথা, এটা আল্লাহর কথা, সত্য মানে কোরআন আল্লাহর কালাম, তাই তা আমি কি করবো, আমাদের সন্তান নাই। তা বলা হলো তুমি একটা এতিম মানুষ করো, অসহায় পিতৃমাতৃহীন একটা এতিম তুমি মানুষ করো, যদি সে হাফেজ হয়ে যায় ওই নেকি তুমি পাবে। ওই মহিলা বলল বাবা তুমি কি আমার একটা মুসলমান এতিম জোগাড় করে দিতে পারো? কিছুদিনের মধ্যে জোগাড় করা হয়ে গেল, এতিম সংগ্রহ হয়ে গেল, ওই এতিম হাফেজ হচ্ছে, তখন বারো পড়া হয়েছে, তখন এই লেখকের সঙ্গে সাক্ষাৎ, বলছে আমি এখন আনন্দিত যে আমি ইসলাম কবুল করেছি, আমার সঙ্গে সঙ্গে আমার বাচ্চা নাতিভূতরাও ইসলাম কবুল করেছে, আমরা জান্নাতে যেতে চাই। তখন লোকেরা বলছে এতদিন জাননি কেন? মহিলা পাল্টা বলছে, হে মুসলমানেরা, তোমরা কেন আমাদের দাওয়াত দাও নাই? যদি আমরা জানতাম ইসলাম এই, আমরা কশিন কালেও কাফের থাকতাম না, আমাদের জাহান্নামের জন্য দায়ী হলো তোমরা। ঠিক কথা বলেনি? একটি মেয়ে বিয়ে পড়ার সময় ইসলামের সংস্পর্শে আসা পরে সে মুসলমান হয়ে গেল, খবর হয়ে গেল বাড়িতে, কঠিন ধার্মিক তার পরিবার, বাবা চাচা খুব বুঝালো, মেয়ে পরিষ্কার বলল ইসলাম গ্রহণ করেছে, ছাড়তে পারবো না, মেয়েকে বিবাহ দিতে হবে। বাপ চাচা মিলে মিটিং করল যে আমাদের বংশের কুলাঙ্গার এত বলেও যখন শোনেনি, ওকে বাঁচানোর দরকার নেই, চলো কি করতে হবে, মেয়েকে বিবাহের শাড়ি পোশাক পরিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়ে গেল দূরে, মাথা সমান গর্ত করেছে সেখানে আগেই চাচা, গর্তের মধ্যে বাপ এবং চাচা মিলে মেয়েকে ফেলে দিল, দেওয়ার পরে কেরোসিন ঢেলে দিয়ে মেসের কাঠে দিয়ে আগুন ধরে দিয়ে জীবন্ত মেয়েটাকে সেখানে হত্যা করল। মেয়েটা মৃত্যুর সময় হে চাচা ইসলাম কবুল করো, জান্নাতে সাক্ষাৎ হবে, এই শেষ কথা বলে গেল, মাটিতে ঢেকে দেওয়া হলো, বাপ চাচা বাড়ি আসছে, সবাই বলল হ্যাঁ সত্যিকারে ধার্মিক তোমরা, তোমরা কোন অবস্থাতেই এই যবন মেলেচ্ছদকে বরদাস্ত করো নাই, নিজের মেয়েকে হত্যা করে তোমারই খাঁটি ধার্মিক, সবাইকে খুশি। কিন্তু না, চাচার মন ক্ষত বিক্ষত, আমি নিজ হাতে আমার মেয়েটাকে হত্যা করলাম, বাপের মন ক্ষত বিক্ষত, কি বলে গেল মেয়েটা শেষে, আব্বা মুসলমান হও জান্নাতে সাক্ষাৎ হবে, আমার মেয়ের এই বিদায়ী আহ্বান আমার হৃদয়টাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে, থাকতে পারেনি বাড়ি, মাসখানেকের মধ্যেই বাপ এবং চাচা দুজনেই চলল আর এক জায়গাতে, যে আলেমের কাছে বললে হে আলেম আপনি না মুসলমান? তাহলে হ্যাঁ, আমাদের পাপের কি কোনো ক্ষমা হবে? তো কি করেছ? আমার নিজে হাতে নিজের মেয়েকে হত্যা করেছি, বলো আমি কি কখনো ক্ষমা পাবো? আলেম বললেন আমার রসুল তুমি আসার আগে আরবের লোকরা ঠিক এমনি করে নিজের মেয়েকে হত্যা করত, দারমি দুই নম্বর হাদিস পড়ে দেখো কত অসংখ্য মেয়েকে তারা হত্যা করেছে। একদিন জনক ব্যক্তি এসে আল্লাহ নবীর সামনে বলছে হে আল্লাহ রসুল, আমি আমার জীবনে এতগুলো মেয়েকে হত্যা করে, নিজের মেয়ে সহ অন্যের মেয়েকে হত্যা করতাম, আমি যদি মুসলমান হই আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? বোঝা হে ব্যক্তি, বলো তো তোমার জীবনে ঘটনা কি? সে ঠিক অনুরূপ একটা ঘটনা বলেছিল, আমি একদিন প্রতিবেশীরা সবাই বলে তুমি লোকের মেয়ে মানুষ মানে মাটিতে পুঁতিয়ে পুঁতিয়ে হত্যা করো, আজকে নিজের মেয়ে হয়েছে, ওই নিজের মেয়েকে তো মারতে পারলে না, এমনি করে পাড়ার মেয়েরা আমাকে টিটকারি করে, আমি যখন রাস্তা যাই দূর থেকে আমাকে টিটকারি করে বিদ্রুপ করে, আমি সহ্য করতে পারলাম না, একদিন এসে মেয়েটাকে সুন্দর করে পোশাক করলাম, মেয়ে আমার ডাকে দৌড়ে চলে আসে, আমি বাড়ি গেলে দৌড়ে এসে আমাকে কোলে ওঠে, সে আদরের মেয়েটিকে আমি নিয়ে চললাম সাথে করে, আগেই গর্ত করে এসেছিলাম, গর্তের কাছে বললাম মা দেখো তোর মধ্যে কি, মেয়েটি যেমনি হুমড়িকে তাকিয়েছে রামনি দিলাম ঠেলা ফেলে মাঠ কুয়ার মধ্যে, মেয়েটা শেষ হয়ে গেল, মেয়েটা সর্বশেষ যে আহ্বান হে আব্বা, এরপরেই মেয়ের আওয়াজ শেষ হয়ে গেছে, মেয়ের দুনিয়াতে হারিয়ে গেছে, কিন্তু ওই আওয়াজ ইয়া আবাতা আমার হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে গেছে, হে আল্লাহ রসুল জীবনে আর দশটা মেয়েকে হত্যা করেছি, আমি যদি ইসলাম কবুল করি তাহলে আমাকে মাফ পাবো কেয়ামতের মাঠে? আল্লাহ রসুল কাঁদছেন, চোখ দিয়ে সব চোখে পানি পড়ছে, দাড়ি ভিজে যাচ্ছে, তিনি বললেন দেখো আল ইসলাম হাদাম মা কানা ক্বাবলাহু, ইসলাম তার বিগত সমস্ত গোনাকে ধসিয়ে দেয়, যদি তুমি সত্যিকার অর্থ তওবা করো আমার আল্লাহ তোমাকে ক্ষমা করবেন, আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল দয়াবান। এই ঘটনা শুনে দেওয়ার পরে বলে হে আলেম আপনি যে ঘটনা শুনিয়েছেন, আমি এই যুগের সে নরাধম সেই ব্যক্তি যে স্যার নিজের মেয়েকে হত্যা করে তোমার দরবারে এসেছে, হাত বাড়াও বায়াত করাও মুসলমান হবে এখনই, আমি আল্লাহর নামে এক্ষুনি আল্লাহকে তওবা করতে চাই, দুই বাপ চাচা ওখানেই মুসলমান হয়ে গেল। ইতিহাস এই সেদিনের ঘটনা, 2008 সালে ঘটনা, পার্শ্ববর্তী ভারতে, ওরা বলছে আলেম হে মুসলমান সমাজ তোমরা কেন আমাদেরকে দাওয়াত দিচ্ছ না, আমরা ইসলাম কবুল করার জন্য প্রস্তুত কিন্তু আমরা ইসলাম জানি না, সেই শান্তির ধর্ম ইসলাম আজকে আমরা নিজেরাই হয়ে গেছি জঙ্গি সন্ত্রাসী গুন্ডা চোর ডাকাত হিরোইন কোর, আমরা মানুষ নাকি, কোথায় সে ইসলাম? আজ সে ইসলামকে নিয়ে চিৎকারি ঠাট্টা ফাজদামি কটুক্তি করা হচ্ছে, এরপরেও মুসলমানরা চুপ করে বসে শুনে আছে। বড় বড় পণ্ডিত নামধারী লোকেরা ইসলাম সম্পর্কে কত কথা বলছে, তারা বলছে ইসলামের দাবি এ যুগে করা মানে মধ্যযুগীয় দাবি। যদি এদেশে ইসলামী রাষ্ট্র হয়, যদি এদেশে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আইন হয়, তাহলে এই বাংলাদেশ মধ্যযুগে চলে যাবে। আমরা বলি হে ধিক ধিক হে মূর্খ, হতে পারো তুমি মন্ত্রী, হতে পারো তুমি বড় পণ্ডিত, তুমি মূর্খ। মূর্খদের চাইতেও যদি কোনো ভাষা থাকতো আমার জবানে আমি তোমাদের সেই কথাই বলতাম। মনে রেখো ইসলাম চিরনূতন, চির আধুনিক, চির প্রাচীন। যখন থেকে পৃথিবীতে মানুষ এসেছে তখন থেকে ইসলাম আছে, তৌহিদ আছে, নবী রসুল আছে। নবী রসুলটাই হলেন আধুনিকতার প্রতীক, আর শয়তান হল মানুষকে ধ্বংস করার প্রতীক। তোমরা শয়তানের অনুসারী, শয়তান মানুষকে আধুনিকতার ধোকা দিয়ে দিয়ে আধুনিক বানানোর, প্রগতিবাদী বানানোর চেষ্টা করে। যদি মেয়েরা ভদ্র পোশাক পরে পর্দা রাখে তাহলে নাকি মেয়েরা প্রগতির যুগ পেরিয়ে নাকি সে অধগতির যুগে চলে যাবে। হ্যাঁ, আজকের ভারতের দিকে একবার তাকাও, আজকে আমেরিকার দিকে একবার তাকাও, এখনো বাংলাদেশ চাইতে তারা নিকৃষ্ট পর্যায়ে রয়েছে। ধর্মীয় দিক দিয়ে, মানবতার দিক দিয়ে বাংলাদেশ এখনো পৃথিবীর অনেক অনেক দেশের কাছে ঈর্ষণীয় এবং আদর্শ হিসেবে আছে। এটাকে ধ্বংস করার জন্যই তোমরা প্রগতিবাদীরা যে কাজ শুরু করে দিয়েছ, তোমার ধ্বংসের নায়ক। আজকে বিদেশিরা পর্যন্ত ভারতে নিরাপদ নয়, স্বামী স্ত্রী একসঙ্গে যাচ্ছে, চার পাঁচটা গুন্ডা স্বামীকে বেঁধে রেখে তার সামনে তার স্ত্রীকে আট জনে মিলে গণধর্ষণ করছে। স্বামীকে সামনে রেখে ওই মহিলারা দুঃখ করে দেশ থেকে বেরিয়ে চলে গেছেন। এ কোন দেশ? এর মতো অসভ্য দেশ থাকতেই পারে না, কারণ নারী স্বাধীনতা, নারী আর পুরুষের সমান। নিঃসন্দেহে নারী কাজ করবে স্বাধীনভাবে, কিন্তু পর্দার মধ্যে তার নিজস্ব পরিমণ্ডলে পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কোনো কাজ করবে না। তোমার এই স্বাধীনতার কারণে আজকে আমাদের মা বোনরা ইট ভাঙে, খোয়া ভাঙে। আজকে আমাদের মা বোনরা ঘর থেকে বেরিয়ে গার্মেন্টসে যে কাজ করে, আর গার্মেন্টসে গিয়ে তার নিয়মিত ধর্ষিতা হয়। গৃহকর্মী নামে বিদেশে পাঠাচ্ছে মেয়েদেরকে। সম্প্রতি পত্রিকা বেরিয়েছে রাজশাহী টিটিসি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত কয়েকটা মেয়ে গেছে আমাদের মোহনপুরের বায়েশা এলাকা থেকে। যেদিন তারা গিয়েছে জর্ডানে সেই দিন প্রথম রাতেই তারা ধর্ষিত হয়েছে। পরের দিন আর এক জায়গায় পাঠানো হয়েছে, সেখানে ধর্ষিত হয়েছে। তৃতীয় দিন আর এক মালিককে দেওয়া, সেখানেও ধর্ষিত হয়েছে। এই হল অবস্থা। রাজশাহীর কথা বললাম, সারা দেশ বাদ দেন, আমি বলবো সবাইকে, কোন মহিলা যেন বিদেশে না যায় চাকরি করার জন্য। যে দেশের মায়েরা বোনরা নিজের দেশে নিরাপদ নয়, যে দেশের প্রধানমন্ত্রী মহিলা, যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মহিলা, যে দেশের কৃষিমন্ত্রী মহিলা, যে দেশের পররাষ্ট্রমন্ত্রী মহিলা, যে দেশের বিরোধী দলের নেত্রী মহিলা, সে দেশে মহিলারা রাজধানী ঢাকাতে নিরাপদ নয়, সে দেশের মহিলারা একা একা রাস্তায় বেরোতে নিরাপদ নয়, সে দেশে মহিলারা নিজের ভাই বা নিজের স্বামীর সঙ্গে রাস্তায় নিরাপদ নয়, সেই মেয়েটিকে বিদেশে পাঠিয়ে সে নিরাপদ থাকবে কিনা সে গ্যারান্টি হে সরকার তুমি কেমন করে দিবে? একটা মেয়ে যদি বিদেশে ধর্ষিত হয়, এই সরকার তোমাকে জাহান্নামে যেতেই হবে, তোমাকে তোমাকে কেউ ঠেকাতে পারবে না সেদিন। কেন অনুমতি দিচ্ছে এদেরকে? দেখতে পাচ্ছ প্রতিদিন পত্রিকা আসছে, এরপর টাকার লোভে রুজির মালিক আল্লাহ, আমরা বিশ্বাস করি। হে মেয়েরা, বাড়ি বসে বুনু কচুর পাতা রান্না করে খাও, তথাপি বিদেশে যে ইজ্জত বিক্রি করে বিরিয়ানি খাওয়ার চেষ্টা করো না। এই ধ্বংসাত্মক প্রগতিবাদের কারণেই কি তোমরা চাচ্ছ মেয়েদেরকে বের করতে? মেয়েরা ঘরে স্বাধীন, বাহিরে অধীন, মাছ পানির মধ্যে স্বাধীন, ডেঙ্গায় অধীন, ঠিক না? ঠিক মেয়েরা ঘরের মধ্যে স্বাধীন, পর্দার মধ্যে স্বাধীন। বিপর্দা হলে কোনো মেয়েরা স্বাধীন থাকতে পারে না, অটোমেটিক্যালি সে বিব্রত বোধ করে। এই চূড়ান্ত সত্যকে অস্বীকার করে যারা নারী পুরুষকে একত্রে জেনা ব্যবিচারে উস্কে দেয়, ধিক ওই সমস্ত নেতাদের। যে শিক্ষা ব্যবস্থা তোমরা করেছ স্কুল কলেজে মাদ্রাসাতে ষষ্ঠ শ্রেণীতে, যৌন শিক্ষা দেওয়ার নামে পর্দাকে খুলে দিয়েছ, ছোট্ট ছোট্ট মেয়েদেরকে ছেলেদেরকে যৌনতার শুষ্য দিয়ে যৌন শিক্ষার নামে তোমরা করতে এসেছ। এসেছিল মাদ্রাসা আমার কাছে বলার জন্য, খুব যুক্তি চুক্তি দিল, বয়স সন্ধিকালে মেয়েদের অনেক ঝুঁকি আসে, অথবা এটা আমাদের এখন যদি ট্রেনিং দেওয়া হয় তাহলে বিয়ের পরে ওটা সমস্যা পড়বে না। এখন আপনার বয়স কত? লজ্জা পেয়ে গেছে। আমার বয়স আপনার বয়সে প্রায় সমান। আপনার মা যখন আপনাকে পোশাক করেছিল, আপনার মা কি ওই কেন্দ্রতে প্রশিক্ষণ দিয়ে আসছিল? আর কথা বলে না। আপনার দাদি যখন আপনার বাবাকে পোশাক করেছিল, আপনার দাদি কোন জায়গায় প্রশিক্ষণ দিয়ে আসছিল? আপনার দাদির বাচ্চা হলে 10-11টা আর আপনার বাচ্চা একটা না দুটা, তাতেই এত ভয়। আমার মাদ্রাসায় আপনার কোনো আইন চলবে না, চলে যান এখান থেকে। ওসব শিক্ষা অটোমেটিক্যালি লোক শিখবে, আপনার ওই প্রশিক্ষণ দিয়ে যন্ত্রপাতি শেখানোর কোনো দরকার নাই। দুর্ভাগ্য এবারে ক্লাসে এতে বর্তমান সরকার সেইগুলোকে শেখানো শিখাচ্ছেন ষষ্ঠ শ্রেণীর বইতে। সাবধান, তারা শিক্ষক আছেন, নিজ হাতে নিজের মেয়েকে নিজের ছেলেকে ধ্বংস করবেন না। সরকার যতই সিলেবাস দিক, ও সিলেবাস পড়াবেন না, ও সিলেবাস ডাস্টবিনে নিক্ষেপ করে দেওয়া উচিত। কিসের সিলেবাস, কিসের শিক্ষা? কোরআন হাদিসের শিক্ষার উপরে কোন শিক্ষা নাই। মানুষকে ভদ্র বানানোর জন্য কোরআন হাদিস এসেছে, অসভ্য জানোয়ার বানানোর জন্য আসে নাই। আজকে আমেরিকার গভর্নমেন্ট বাধ্য হয়ে মেয়েদেরকে শিখাচ্ছে, তোমার স্কুলে যাওয়ার সময় ওই সময় রাজা মায়ের বড়ি নিজে পকেটে করি। কেন? বেয়াদব সব, আধুনিকতার নামে সভ্যতার নামে মাথা উঠে বসে আছো, হুঁশতাল কিছু নাই। মেয়েদেরকে তারা ঠেকাতে পারছে না, মেয়েদের ইজ্জতের কোনো মূল্য তাদের কাছে নাই। গরু ছাগল যা, মেয়ে ছেলে মেয়েও তাই, জেন্ডার বৈষম্য নাই। এই যদি হয় অবস্থা মুসলমান নেত্রীদের, তাহলে কি হবে দেশের অবস্থা? ইসলাম যেটা বলেছে ওটাই ফাইনাল। বলা হচ্ছে এগুলো সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, কোনো কিছুই গ্রহণ করা হবে না। ফেলে দাও তোমার সংবিধান, তোমার সংবিধান পদ্মা নিক্ষেপ করো, কোরআন বুকে নাও, তাহলে দেশে শান্তি ফিরবে। কোরআন হাদিসের উপরে তোমার বানোয়াট কোন সংবিধান চলবে না বাংলাদেশে। এটা মুসলমানের দেশ, মুসলমান কখন ইসলাম বাদ দিয়ে মানুষের তৈরি কোনো কিছু গ্রহণ করতে রাজি নয়, পূর্তি একটা মুহূর্তের জন্য রাজি নয়। ইসলামের জন্য এদেশ স্বাধীন হয়েছে, এখানে ইসলামের বিধানই চলবে। মুসলমানকে ইসলাম থেকে খারিজ করে তুমি কি হিন্দু বানাতে চাও নাকি? আমার মনে হয় কোনো হিন্দু পর্যন্ত এইসব বিধান গ্রহণ করবে না। হতভাগা মানুষ সংবিধানের দোহাই দেয়, কোরআনের বিরুদ্ধে বানোয়াট মানুষের। ওই যে আবু জেহেলের যে সংবিধান ছিল, আল্লাহ রসুল তার বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন, এর আবু জেহেলের উত্তরসূরি। শুধু বিশ্বাস থাকলেই শুধু হবে না, এমনকি আল্লাহ তাদের বিশ্বাসটা তারা বরদাস্ত করছে না। শুধু দেখেন যে আয়াতটা আপনাকে পড়েছি, আল্লাহ বলছেন, আল্লাহ ওয়াদা করেছেন মুসলমানদের কাছে, লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদে, তোমাদেরকে অবশ্যই আমি পৃথিবীতে খলিফা করব, নেতা করব, ইসলামী শাসন ক্ষমতা তোমাদেরকে দিব। ওয়ালা ইউমাক্কিনান্নাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম, এবং তোমাদের দিনকে আমরা নিরাপদ করব। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাওফিন আমনা, এবং তোমাদের এই ভীতির পরে আমরা শান্তি ও নিরাপত্তা দান করব। আল্লাহর ওয়াদা কি মিথ্যা হয় নাকি? হ্যাঁ, বলতে পারেন আপনার অসম্ভব নাই। আল্লাহ মানুষের নেতাদের ওয়াদা মিথ্যা হয় না, কিন্তু আল্লাহর ওয়াদা খালি মিথ্যা হয় নাকি? আল্লাহর ওয়াদা মিথ্যা নয়। ইয়াবুদুনানি লা তুশরিকু নাবি শাইয়্যা, ও শর্ত হলো একটাই, তোমরা আমার দাসত্ব করবে, আমার দাসত্বের সঙ্গে কাউকে শরিক করবে না। আমরা যে শরিক করি তাহলে হবে? হবে না। আমরা শরিক করছি, জনগণ সার্বভৌম ক্ষমতার উৎস। আল্লাহ বলছেন ইন্নাল কুব্বাতি লিল্লাহি জামিয়া, যাবতীয় ক্ষমতা আল্লাহর হাতে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সকল বিষয়ে ক্ষমতাশালী। তা আল্লাহর সঙ্গে আমাদের বক্তব্যের সঙ্গে মিল হচ্ছে না গরমিল হচ্ছে? পরিষ্কার শিরিক হচ্ছে। আল্লাহর বিধান একদিকে, আপনার বিধান একদিকে। আল্লাহর বিধান মানবেন না আপনার বিধান মানবেন? আল্লাহর বিধান না মানে যদি আপনি নিজস্ব মন গড়া বিধান মানেন, আপনি মুশরিক হয়ে গেলেন না? শর্ত যেহেতু মানে নাই, সেজন্য আমরা বিশ্বব্যাপী শাসন হারিয়েছি। 1924 সালে যে খেলাফত চলে গেছে, আজ 89 বছর পর্যন্ত সে হারানো খেলাফত আমরা ফিরে পাই নাই। কারণ একটাই, আমরা মুখে বিশ্বাস করেছি, ঘোষণা করেছি, কিন্তু বিধান মানে নাই আল্লাহ। বিধান যদি মানতাম, ইনশাআল্লাহ আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হয় না। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক তিনটা কথা বলেছেন। এক, পৃথিবীর শাসন ক্ষমতা তিনি মুসলমানদেরকে দিবেন। দুই, ইসলামকে বিজয়ী দিন হিসেবে তিনি প্রতিষ্ঠা দান করবেন। তিন, ভীতির বদলে তিনি শান্তি ও নিরাপত্তা দান করবেন। এই তিনটা ওয়াদা আল্লাহ করে দিয়েছেন। শেষের দুটি মূলত প্রথমটিরই ব্যাখ্যা, অর্থাৎ তিনি পৃথিবীব্যাপী মুসলমানদের শাসন ক্ষমতা, ইসলামী খেলাফত দান করবেন। আল্লাহ বলছেন, ওমান কাফারা বাদা যালিকা ফাউলাইকুমুল ফাসিক, খেলাফত পাওয়ার পরও যারা কুফরি করে তারা হল ফাসেক। খেলাফত পেয়েছিল মুসলমানরা, কিন্তু পরবর্তীকালে তারা বিদেশি মতবাদের কাছে অধীন হয়ে গেছিল, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র, জাতীয়তাবাদ, এই তিনটি মারণাস্ত্র দিয়ে মুসলমানদের আকীদা বিশ্বাসকে ধ্বংস করা হয়। আরব জাতীয়তাবাদ, তুর্কি জাতীয়তাবাদ, এই জাতীয়তাবাদের ছুরি দিয়ে যুবক জনসাধারণকে তারা ধ্বংস করে ফেলে। ফলে তুর্কিরা আরবদের ঘৃণা করে, আরবরা তুর্কিদের ঘৃণা করে, এইভাবে টার্কিশ খেলাফতকে ধ্বংস করে। যেভাবে বাংলাদেশে বাঙালি জাতীয়তাবাদের ছুরি চালিয়ে দেশটা ধ্বংস করা হয়েছে, জাতীয়তাবাদ হলে একটা দারুণভাবে একটা মতের মতো, নেশা চাপলে হুঁশ থাকে না, আমরা রাজশাহীর লোক, ছাড়াও তোমরা কথা, আমি আমি, এই যে আঞ্চলিক অন্ধত্ব, এটা চিরদিন ছিল, এটা একটা জাহেলিয়াত। এই জাহেলিয়াতের সুর দিয়েই বিদেশিরা ইসলামী খেলাফতকে ধ্বংস করেছে। ওয়ান মিগদাদিন মারিক আর ওয়ান মিগদাদ ইবনে আসবাদ কহাল আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল লা ইয়াবকা আলা যাহরিল আরদ বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম বিইজ্জ আজিজিন ও দুল্ল দলিল কুল তো ভাই কোন দিন কুল্লাহ রাহ আহমদ। মিগদাদ ইবনুল আসওয়াদ বলছেন, আমি আমার রসুলকে বলতে শুনেছি যে দেখো, এই পৃথিবীতে, এই ভূপৃষ্ঠে এমন কোন শহর বা গ্রাম, বস্তিঘর বা মাটিঘর থাকবে না যেখানে ইসলামের কলমা প্রবেশ করবে না। বলুন সুবহানাল্লাহ। বেজিন শক্তির সাথে, সম্মানের সাথে, অথবা দুল্লে দালিলিন, অথবা মানুষ ইসলামের অধীনস্থ করে হলেও সে তাকে ইসলাম মানতে বাধ্য হবে। আদিষ্ট মনে রাখবেন, যারা মনে করে মধ্য যুগের ইসলাম আর এ যুগে চলবে না, তাদেরকে আমি শুনিয়ে দিচ্ছি, আল্লাহ নবীর জবান কখনো মিথ্যা হয় না। লাখ ইয়াখরুজ মিন্নি ইল্লা হাক্কুন, যার হাতে আমার জীবন, সে আল্লাহর কসম করে বলছি, মুহাম্মাদের জবান দিয়ে কখনো মিথ্যা কথা বের হয় না, হক ব্যতীত। তিনি এই হাদিস বলে গেছেন, অবশ্যই অবশ্যই সারা পৃথিবীতে ইসলাম জয় বিজয়ী হবে, তোমরা যতই চেষ্টা করো। কাদের আল্লাহ করবেন সে আল্লাহই ভালো জানে, কিন্তু হবে। ওয়ান আদি ইবনে হাতিম আন্নাহু কাদামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুলুল ইসলাম, বিখ্যাত দানবীর হাতিম তাই নাম আপনারা শুনছেন না, হাতেম তাই ছেলে আদি ইবনে হাতিম মদিনে এসেছেন ইসলাম কবুল করার জন্য। এই সময় একজন লোক এসে বলছে, ফাশাকা ইলাইয়াল ফাকা, আমি অভাবগ্রস্ত, আমাকে দান করুন। একজন এসে বলছে, ফাশাকা ইলাইয়া কাতা সাবিল, রাস্তায় ডাকাতিরা সব নিয়ে নিয়েছে, রাহাজানি করেছে, আমাকে দান করুন। আল্লাহ নবী তো বুঝতেই পারছেন পকেটে কিছু নাই, কিন্তু নেতা, আমাদের যে অবস্থা, বড় নেতা, কিন্তু কিছু নাই পকেটে। এবারে পাশে বসা ছিল বড় নেতা দানবীরের ছেলে হাতেম, এই আদি ইবনে হাতেম। আল্লাহ রসুল আদির দিকে তাকে বলে, ইয়া আদি আল আরেফ তার হীরা, তুমি কি হীরা নগরীকে চেনো? হীরা হচ্ছে ইরাকের বিখ্যাত নগরীর নাম তৎকালীন সময়। তাহলে হ্যাঁ, নাম শুনেছি। এবারে আল্লাহ রসুল বলছেন, দেখো, ফাইন তলত বেকা হায়াতুন ফলা তারায়ান্না যাইনাতা তারতাহলু মিনাল হীরা হাত্তা তাতুফা বিল কাবা লা তাখাফু আহাদান ইল্লাল্লাহ। হে আদি ইবনে হাতেম, তোমার হায়াত যদি লম্বা হয় তাহলে তুমি দেখতে পাবে এই হীরা নগরী থেকে একজন কুলবধূ পর্দানসীন মহিলা একাকী মক্কায় সফর করবেন এবং সেখানে গিয়ে তাওয়াফ করবেন, সেখান থেকে একাকী ফিরে আসবেন। লা তাখাফু আহাদান ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত ওই মহিলা কাউকে ভয় করবে না। পুনরায় বললেন, লাইন তলাত বেকা হায়াতুন লাতুফতাহান্না কুনুজু কিসরা, যদি হে আদি তোমার হায়াত লম্বা হয় তুমি দেখবে পারস্য সম্রাট, বিশাল ধনী সম্রাট, তার যে ধনভাণ্ডার রয়েছে সব মুসলমানদের একদিন জয় করবে। আবার বললেন, ওয়ালাইন তোলাত বিকা হায়াতুন লাতারাইন্নার রাজুলা ইয়াখরুজ মালআ কাফফিহি মিন যাহাবিন আও ফিদদাতিন ইয়াতলুবু মিন মান ইয়াকবিলুহু ফালা ইয়াজিদু আহাদান ইয়াকবালুহু মিনহু। যে তোমার হায়াত লম্বা হয়, তাহলে তুমি দেখবে যে মানুষ এত ধন সম্পদশালী হবে যে সোনা রূপা হাতের মুঠোর মধ্যে নিয়ে রাস্তায় ঘুরবে, ফকির খুঁজে পাবে না যে কে তার এগুলো নেবে। এত বেশি ধন সম্পদ আল্লাহ তোমাদেরকে দান করবেন, খুশি হন নেবার আলহামদুলিল্লাহ দশ বারবার নেবারে বড় হয়ে যাচ্ছে, টাকা পয়সা হবে, সমস্যা কি? এতক্ষণ আলহামদুলিল্লাহ ভালো লাগে না, এবারে হবে। এটা আল্লাহ রসুলের ওয়াদা, তার তিনটা ওয়াদা উনি করলেন। এক, এমন একটা দিন তোমাদের সামনে আসবে তখন হয়তো আমি থাকবো না, তোমরা থাকবে, যদি তোমার হায়াত যদি লম্বা তুমি দেখবে এই হীরা নগরী থেকে একটা মহিলা একাকী মক্কা গিয়ে তওয়াফ করে আবার অস্থ চলে আসবে, কেউ তার দিক তাকাবেও না, আল্লাহ ছাড়া কেউ কাউকে ভয় করবে না। বলুন বাংলাদেশে কোন মেয়ের কি ক্ষমতা আছে একাকী ঢাকায় যেতে আসছে? অত সস্তা। দুই নম্বর বললেন যে কেসরার ধনভণ্ডার বিজিত হবে। এবার আদি বলছেন আমি আদি ইবনে হাতেম বেঁচে আছি, আমার রসুল দুনিয়াতে বিদায় হয়ে গেছেন, আমি নিজে চোখে দেখেছি মুসলমানদের মেয়েরা একাকি ইরাক থেকে মক্কায় গিয়েছে, একাকি, কোন সাথী লাগে নাই, তারা কাউকে ভয় করে নাই, রাস্তা নিরাপদ, কোন তস্যু গুন্ডা তাদের তাকায় নাই, কোন ইফটিজিং নাই, কোন জেনা ভেবিসারি নাই, কোন অপহরণ নাই, কোন গুম নাই, নিরাপদ সুন্দর রাষ্ট্র ব্যবস্থা আমি দেখেছি। আমি নিজে হাতে পারস্য সম্রাটের ধনভাণ্ডার বিজয়ে অংশীদার ছিলাম, কিন্তু এখনো একটা বাকি আছে, হায়াত লম্বা হলে তোমরা দেখবে যেদিন মুসলমানদের ঘরে ঘরে টাকার সয়লাব হয়ে যাবে, ভিক্ষুক খুঁজে পাওয়া যাবে না, তোমরা হয়তো সেটা দেখবে। হাদিসটা বুখারী শরীফের। আরেকটা হাদিস শোনেন, অনেক খাব্বাব আরাত রাদিয়াল্লাহু আনহু, খাব্বাব আরাত মক্কায় কাবা ঘরের পাশে একজন আল্লাহ রসুল শুয়ে আছেন, নির্যাতিত মুসলমানদের মধ্যে একজন হচ্ছে খাব্বাব, যে বলছে হে আল্লাহ রসুল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না, আমরা এত মারে খেয়ে খেয়ে আর কতদিন নির্যাতিত হব। আল্লাহ রসুল রাগের চোটে উঠে বসে গেছেন। এবার উঠে বলছেন শুনে রাখো, তোমাদের পূর্বে যারা ইসলাম কবুল করেছে, দিন কবুল করেছিল, তাদেরকে মারা হয়েছে, হাত পা কেটে ফেলা হয়েছে, এমনকি লোহার চিরুনি দিয়ে তাদের চামড়াগুলো ছিঁড়ে ফেলা হয়েছে, হাড়ের গা থেকে গোস্ত চামড়া শিরা ছিঁড়ে ফেলা হয়েছে, তথাপি তারা ইসলাম থেকে বিচ্যুত হয় নাই, তারা দিন থেকে বিচ্যুত হয় নাই, আর তোমরা এত দ্রুত ব্যস্ত হয়ে পড়েছ। শুনে রাখো, সেদিন আসছে বুখারী, সেদিন আসতে সামনে যেদিন এই দিন পূর্ণাঙ্গতা লাভ করবে, সেদিন একজন মানুষ একাই চলে যাবে হাজার মাহ পর্যন্ত, সে আল্লাহ সাহেব কাউকে ভয় করবে না, সে স্বাধীন এবং নিরাপত্ত দিন আগামী দিন আসছে, এই দিনকে আল্লাহ পূর্ণতা দান করবেন। ওলা কিন্নকম তাস্তা জেলুন, তোমরা খুব ব্যস্ততা প্রকাশ করছো, একটু অপেক্ষা করো, দেখো না কি হয়। এটা বলছেন কোথায়? মক্কায় থাকতে। তারপরে আল্লাহ রসুল মদিনায় চলে গেলেন, তারপরে আগের হাদিসটা আদিবের হাতে বলেন মদিনার হাদিস, ওয়ান সাবান ইন্নাল্লাহ যাবা ফিল আদ ফারায়তু মাশারিকহা ওয়া মাগারিবহা ওয়া আন্না উম্মতি সাইয়াবলুগু মুলকুহা মা যুবিয়া লি মিনহা রাহ মুসলিম। আল্লাহ রসুল একদিন বললেন যে আল্লাহ পাক আমাকে সমস্ত আসমান জমিনকে ভাস করে দেখালেন, আমি পূর্ব প্রান্ত পশ্চিম প্রান্ত সবটা এক জায়গায় বসে দেখতে পেলাম, এবং আল্লাহ আমাকে ওয়াদা করলেন তোমার উম্মত একদিন পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সমস্ত পৃথিবী জয় করবে। মুসলিম শরীফের হাদিস, তিনটা হাদিস মনে রাখুন, হীনমন্যতা পরিহার করুন, চিরদিন সত্যের জয় হয়, মিথ্যার জয় সাময়িক থাকে, স্থায়ী হয় না। শর্ত আছে, শর্তটা আল্লাহ রাসূল আগেই বলে দিয়েছেন, ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত ওয়াতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন, এটাই হলো শর্ত। সূরা নূরের আগের আয়াতটা বললাম 55 নম্বর আয়াত, আর এটা হলো 56 নম্বর আয়াত, তোমরা সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে, লাআল্লাকুম তুরহামুন, তাহলেই তোমরা রহমত প্রাপ্ত হবে। আমরা সালাত আদায় করি, জাকাতও কেউ কেউ দেই, কিন্তু আল্লাহ রাসূলের আনুগত্য করি না, ওখানে গিয়ে নিজেরা নিজেরা আইন বানাই আর নিজেরা নিজেরা নিজেদের আইন দিয়ে দেশ চালায়, সমাজ চালায়, এখানে গিয়ে আর কোন অবস্থাতে কোরআন হাদিসের মানতে রাজি হই না। আর এই জন্য আমাদের কাছ থেকে এই রহমতটা চলে গেছে। ইসলামিক খেলাফতের সঙ্গে মানুষের তৈরি মনগড়া সমাজ ব্যবস্থার কয়েকটা পার্থক্য শুনে রাখেন। আমরা মূলত চারটি জিনিস দেখি, রাজতন্ত্র, গণতন্ত্র আর ইসলাম খেলাফত। রাজতন্ত্র আর গণতন্ত্র দুটোই মানব রচিত মতবাদ, পক্ষান্তরে খেলাফত আল্লাহর অনুমোদিত শাসন ব্যবস্থার নাম। রাজতন্ত্র এবং গণতন্ত্রে এক বা একাধিক ব্যক্তির হাতেই ক্ষমতা কুক্ষিগত থাকে, তাদের কাছেই সার্বভৌম ক্ষমতা থাকে। আর ইসলামী খেলাফতে আল্লাহর কাছেই সার্বভৌম ক্ষমতা থাকে। বলুন, মৃত্যুদণ্ড যে হাইকোর্ট দেয়, মাফ করতে পারে কে? রাষ্ট্রপ্রধান না? এটা কি আল্লাহর বিধান না মানুষের তৈরি করা বিধান? কোরআন বলছে মাফ করবেন তিনি, নিহত ব্যক্তির উত্তরাধিকার রাজা তারাই যদি ক্ষমা করে তাহলেই ক্ষমা পাবে। নিহত ব্যক্তি কাঁদছে চোখের পানি ফেলে, তুমি বেটা রাষ্ট্রপ্রধান ঢাকা বসে মাফ করে দিবা, তোমাকে অধিকার কে দিল? মন গড়া আইন এগুলো সব। নিহত ব্যক্তি যদি ক্ষমা করে তাহলেই ক্ষমা পেতে পারে, কারণ বুকের খাঁচা খালি হয়েছে, ওই মায়ের, যার মায়ের কোল খালি হয়েছে সেই মায়ে মাফ করতে পারে, আপনি পারেন না। এমনি করে আপনি চিন্তা করে দেখবেন প্রতিটি ক্ষেত্রেই আল্লাহর বিধানকে অগ্রাহ্য করে মানুষ নিজেকে সার্বভৌম ক্ষমতার অধিকারী বানিয়ে ফেলেছে। এটা চলবে না। যদি খেলাফত থাকত দেশে, কোরআন হাদিসের বাইরে প্রেসিডেন্টের কোন আলাদা ক্ষমতা থাকত না। তিন, রাজতন্ত্র এবং গণতন্ত্রের মানবরচিত বিধান অনুযায়ী দেশ পরিচালিত হয়, খেলাফতে আল্লাহর বিধান অনুযায়ী দেশ শাসিত হয়। চার, রাজতন্ত্রে ও গণতন্ত্রে মানুষ মানুষের গোলামি করে, আর খেলাফতে মানুষ কেবল আল্লাহর গোলামি করে। যখন আমরা ইমামতি করি, যদি দুই রেখাত দেয় তিন রেখাত পড়ি, মুক্তিদের লোকমা দিবেন না? যদি এক রাত কম পড়ি, লোকমা দিবেন না? কারণ কি? হে আমির, হে ইমাম, ভুলে হয়ে গেল, ঠিক করে নাও, তাই তো? কিন্তু এইসব তন্ত্রে মন্ত্রে কোন কারো ক্ষমতা নেই তাদেরকে সংশোধন করা। সংশোধন করতে গেলে উল্টো জেল খাটা লাগবে, তুমি বেশি বোঝো। শেষ, পাঁচ নম্বর, রাজতন্ত্রে ও গণতন্ত্রে মানুষের রচিত আইন সদা পরিবর্তনশীল। এই সরকার এক আইন, ওই সরকার এক আইন, চলছে চলবে এরকম, কিন্তু খেলাফতে আল্লাহর বিধান চিরদিন অপরিবর্তনীয়, কে সত্যের কোনো পরিবর্তন হয় না। তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাম ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহর কালেমা চিরদিনের জন্য চিরন্তন সত্য, অপরিবর্তনীয়, তা পরিবর্তনকারী কেউ নাই। ছয়, রাজতন্ত্রে এবং গণতন্ত্রে হালাল হারামের মালিক হল মানুষ, আর ইসলামী খেলাফতে হালাল হারামের মানুষ মালিক করেছেন আল্লাহ। আল্লাহ যেটা হারাম করেছে মানুষ তা হালাল করতে পারে না, কিন্তু আমরা যদি মনে করি আমরা তা পারি। অর্থাৎ মানুষের মন গড়া আইনের কারণেই আজকে দেশে হিরোইন, মদ সমানে চলছে, কিছুই করার ক্ষমতা নাই। অর্থাৎ আল্লাহর আইন থাকলে কোথায় পালাতে, এগুলো খবরে থাকতো না। সাত, রাজতন্ত্রের রাজা আর গণতন্ত্রের দলনেতা সীমাহীন ক্ষমতার অধিকারী, তাদের চোখের ইশারা সবকিছু হয়, কিন্তু খলিফা বা অধীনস্থ বা আমিরের ক্ষমতা আল্লাহর আইনের অধীনস্থ। আমির গোলামের মতো, ওমর ফারুকের দেখার জন্য হেরাক্লিসের দূত চলে গেছে মদিনায়, যে বলছে তোমাদের শাসক রাজা কোথায় থাকে? আরে বেটা, আমাদের তো রাজা মাজা কিছু নাই। আরে বেটা, আছে তো, ওমর নামকে শুনছি আমরা, তার ভয় আমরা কাফি, উনি কোথায় থাকে? প্রাসাদটা দেখিয়ে দাও। বলে কিসের প্রাসাদ? ওই দেখো, খেজুর তোলা শুয়ে আছে তার ওই মাথা দিয়ে, রই নাকি? হ্যাঁ, ওই দেখো, বডিগার্ড কই? কিসের বডিগার্ড? আমরা সমস্ত মদিনের লোক তার বডিগার্ড, কোন বেটা থেকে আহার দিবি, শেষ করে ফেলবো। বলে বাপরে বাপ, যে রিপোর্ট দিচ্ছে তার সরকারের কাছে। হে সম্রাট হেরাক্লিয়াস, গিয়েছিলাম মদিনা মুসলমানদের রাষ্ট্রপ্রধানকে দেখলাম, খেজুর গাছের নিচে ছায়া শুয়ে আছে, একটি লোক তার ডানি ভাবে নাই, কিন্তু সমস্ত মদিনা তো রক্ষক জীবন যার্জন প্রস্তুত হয়ে আছে। তারা তাদের শাসককে, তাদের খলিফাকে এমন ভালোবাসে, নিজের জীবনের চাইতে ভালোবাসে। অতএব হে সম্রাট হেরাক্লিয়াস, এই আমার রিপোর্ট, আপনি কি বলবেন বলুন। সম্রাট জবাব দিচ্ছে, তোমার রিপোর্ট যদি সত্য হয়, মনে রেখো শুধু মদিনা নয়, আমার এই সিংহাসনের মাটি পর্যন্ত এই ওমর মুসলমান একজন দখল করে নেবে। তা কি নেয় নেই? তাই নেই। মুসলমানদের খলিফা এবং আমিররা কখনই বিলাসী হয় না, তাদের জন্য বঙ্গভবন দরকার হয় না, ওই কুড়ি ঘরে বসিয়ে তারা দেশ শাসন করে, তারা মানুষের খাদেম, তারা কখনই মানুষের রাজা হয় না। মৃত্যুর সময় আবুবকর বলছেন, হে আয়েশা, নিজের মেয়েকে ডাকছেন, দেখো তো আমার কি আছে। বলে, আব্বা, আপনার তো কিছুই নাই, আয়েশা আছে কি, এই যে আমার গায়ে জামা আছে, পোশাক আছে, তো মৃত্যুর পরে তোমরা আলাদা কাফন কবর কেন না, এইটুকু দিয়ে আমাকে দুনিয়াতে বিদায় করে দিও, কারণ নতুন কাপড়ের হকদার হচ্ছে জীবন্ত মানুষ, আমি তো মরে যাচ্ছি, আমার তো আর দরকার নেই। এই হলো খলিফাদের চরিত্র। সব থেকে নিশ্চয় যাচ্ছে আল্লাহর কাছে আল্লাহ। ওমর ফারুক বলছেন, নদী ফোরাত নদীর তীরে একটা ছাগলও যদি আমার কারণে, আমার অবহেলার কারণে, রাষ্ট্রের অবহেলার কারণে মরে যায় বা চুরি হয়ে যায়, আমার ভয় হয় আমি ওমর আমাকে কেমন মাঠে আল্লাহকে জবাবদিহি করতে পারি হারানো ছাগলটার জন্য। কি ধরনের তাদের চিন্তা করতে পারেন? ওমর দাঁড়িয়েছে খদ্দা দেওয়ার জন্য, এক মুসল্লি বলছে, হে ওমর খদ্দা বন্ধ করো, কি ব্যাপার তোমার জামা এত লম্বা কেন? আমাদের যে বাতুল মালে ভাগ দিয়েছে আমার কাপড় বানাইছি, তাতে তো অত লম্বা হয় না, তা তুমি নিশ্চয়ই বাতুল মালে মাল চুরি করে জামা লম্বা বানাইছো। চিন্তা করেন, এরকম বলার ক্ষমতা আপনাদের আছে? আরে প্রধানমন্ত্রী পরিবর্গ ওই ওসির সামনে বলতে পেশাব হয়ে যায় তিনবার। ও দেখতে বলছে, ইঙ্গিত দিচ্ছে, বড় ছেলে আবদুল্লাহ বসে যায়, আবদুল্লাহ জবাবটা তুমি দাও। দাঁড়িয়ে গেছে আবদুল্লাহ বলছে, হে মুসল্লিবৃন্দ, আমার ভাগে যে জামাটা পড়েছিল সে কাপড়টা আমি আব্বাকে দিয়েছি, আব্বা বড় সড় মানুষ, শুধু একটা কাপড় দিয়ে সেজদা করলে সতর আলগা হয়ে যাবে, তাই আমার কাপড়টা দিয়ে আব্বার জামাটা লম্বা করে দিয়েছি যাতে সতর আলগা না হয়ে যায়। তখন মুসল্লি বলছে, হ্যাঁ এবার তুমি ওমর খদ্দা দাও। এই বাক স্বাধীনতা কোথায় পাবেন? পৃথিবীর ইতিহাসে কোথাও পাবেন না। পৃথিবীর ইতিহাসে যুগ যুগ ধরে চ্যালেঞ্জ রইল, কোথাও এগুলো পাবে না। কিসের গণতন্ত্র, কিসের রাজতন্ত্র? সব তন্ত্র মন্ত্র নদীতে ফেলে দাও, সকল বিধান বাতিল করে ওহির বিধান কায়েম করো, দেখো দুনিয়া শান্তি এসে যাবে। অত সহজ মনে করছো না? ভোগ বিলাসে মত্ত মানুষ কশ্চিন কালে জনগণের স্বাধীনতা, জনগণের অধিকার আদায় করতে পারে না। রাজতন্ত্রের রাজা, দলতন্ত্রের দলনেতা রাজারও উপরে, খব ক্ষমতা সেখানে কুক্ষিগত, আর আমিরের ক্ষমতা আল্লাহর হাতে বন্দী, আল্লাহর বিধানের বাইরে আমিরের কিছুই করার ক্ষমতা নাই। আট, সৎ অসৎ, যোগ্য অযোগ্য যেই হোক না কেন, পরবর্তী নেতা যিনি সবার ভোটে নির্বাচিত হবেন তিনি হবেন দেশের নেতা, সে বুঝুক আর না বুঝুক। ইসলামী খেলাফতে অযোগ্য মানুষের যাওয়ার কোনো সুযোগ নাই। রাষ্ট্র দ্বারা জ্ঞানীগুণী মানুষ, তার এই পরামর্শ করে একজনকে নেতৃত্বে বসাবে যার মধ্যে গুণাবলী থাকবে, যাকে তাকে ভোটের প্রটোপ দিয়ে প্রতারণা করে ভয় দেখিয়ে নেতা বানিয়ে দেবেন, এটা চলবে না। দেশের যাবতীয় উন্নতি, যাবতীয় ভালোবাসার, যাবতীয় সবকিছুই দায় দায়িত্ব যে লোকটার উপরে, সে লোকটার জন্য কি লেখাপড়া লাগবে না? সচিবদের পড়াশোনা করতে হয়, বিসিএস পাস করা লাগে, অনেক কিছু প্রশিক্ষণ দিতে হয় দেশে এবং বিদেশে, তবে তো একটা লোক সচিব হয়, তাই না? কিন্তু সচিবের উপরে যারা মন্ত্রী হবে, তিনি বকলম হলেও কোনো আপত্তি নেই আপনাদের, কি ভাই ঠিক না? যে মন্ত্রী নিজের নামও লিখতে পারে না, সে হল সচিবের উপরে, আর ওই সচিবকে সচিব পর্যন্ত আসতে বঙ্গপক্ষে 20-25 বছর চাকরি করতে হয়েছে। হতভাগা, এটাই হল নাকি এ যুগের সবচেয়ে আদর্শ রাষ্ট্র ব্যবস্থা। আমরা এগুলো প্রতিবাদ করছি। কোরআন এবং হাদিসের অনুসারী মুসলমান, আকিদা বিশ্বাস সবার আগে, ইসলামী খেলাফত ব্যবস্থাই হচ্ছে সর্বোত্তম ব্যবস্থা, এর সার্বভৌমত্ব আল্লাহর কাছে। সেই খেলাফত ব্যবস্থা আনার জন্য জনগণের পক্ষ থেকে আমাদের দাবি থাকবে সবার কাছে। আমরা যদি সবাই জেগে উঠি সবই পরিবর্তন হবে, যদি আমরা জাগতে না পারি কিছুই পরিবর্তন হবে না। অতএব আল্লাহর কাছে প্রার্থনা, হে আল্লাহ, তুমি বাংলার জমিনে তোমার পছন্দ, তোমার মনোনীত বান্দাদেরকে শাসন ক্ষমতা দাও, যারা তোমার দিনকে এখানে কায়েম করতে পারে এবং এদেশের মানুষকে পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী পরিচালনা করার মাধ্যমে দেশের শান্তি প্রতিষ্ঠা করতে পারে। এর বেশি আমাদের কিচ্ছু বলা নেই। ওয়াজা আল্লানা মিল্লাদুনকা ওয়ালিয়্যাম ওয়াজা আল্লানা মিল্লাদুনকা নাসীরা। সূরা নিসা 75 মধ্যে আল্লাহ বলছেন, তোমরা আমার কাছে প্রার্থনা করো, হে আল্লাহ তুমি আমাদেরকে তোমার পক্ষ থেকে অভিভাবক পাঠিয়ে দাও, তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠিয়ে দাও। আল্লাহর কাছে এই প্রার্থনা আমাদের সবার থাকে, প্রাণ খোলা প্রার্থনা। আকুলু কওলি হাজা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সব মসজিদে মসজিদে কুনুত নাজিলা শুরু করুন, আমরা এখানে মার্কাজে শুরু করে দিয়েছি। নাস্তিক্যবাদ এবং দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে যে চক্রান্ত শুরু হয়েছে, আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব। আল্লাহ রসুল একাধিকবার এক মাস ধরে কুনুত নাজিলা পড়েছিলেন, আমরা গ্রেফতার হলে আপনারাও আমাদের জন্য কোনদিন আজালে পড়েছিলেন। দেশের বর্তমান অবস্থায় আমরা সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করব, সেই কুনুতে নাজিলে আপনারা ফজরের পরে, ফজরের সালাতে বা ইশার সালাতে যখন খুশি ইমাম যারা আছেন বিভিন্ন মসজিদে এটা চালু করে দিন, আল্লাহর কাছে চান। আল্লাহ সকল ক্ষমতার উৎস, ইনশাআল্লাহ তিনিই পারেন দেশের অবস্থা পরিবর্তন করে দেওয়ার জন্য। তাই কুনুতে নাজিলের পর অনুরোধ রইল সবার কাছে।